টাকা, বাকি কথা ফাঁকা, বউ কেমন হবে না হবে, তার দিন ও চরিত্র কেমন হবে সে তো গৌণ বিষয়, মুখ্য বিষয় হলো কত কি দিতে পারবে। তাই তো নতুন জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন কেউ কেউ জিজ্ঞেস করে জামাইটা কার, নতুন লোক তো গ্রামে এসেছে কেউ চিনতে পারে না লোকটা কার, জামাইটা কার, জামাইটা কার, ভাবে হ্যাঁ জামাই বটে জামাইটা কার, তখন কেউ কেউ ঠাট্টা করে বলে জামাই টাকা, মানে যেমন প্রশ্ন তেমনি উত্তর। ওই যে সীতার, সীতার অপর নাম জানো কি, জানো কি, জানো কি, জানো কি উত্তর, জানো কি প্রশ্ন, তেমনি যখন প্রশ্ন করে জামাই টাকা তখন উত্তরে ঠাট্টা করে বলে জামাই টাকা, তার মানে জামাই টাকা দিয়ে জামাই হয়েছে, পণ নিয়েছে প্রায় 2 লক্ষ টাকা পণ নিয়েছে তারপরে বিয়ে হয়েছে, এই জন্য টাকা জামাই, টাকার জামাই, বুঝতেই পারছেন অবস্থা কত সঙ্গীন হয়েছে। পণ এক আশ্চর্য জাদু, পণের সোনার কাঠি, যৌতুকের রূপার কাঠি দ্বারা মেয়ে শ্বশুর বাড়িতে ইচ্ছা সুখ পেতে পারে। পণ জাহান্নামকে জান্নাত আর জান্নাতকে জাহান্নাম বানাতে পারে। পণ নারীর অবমাননা, নারীর মর্যাদায় কুঠার আঘাত, তার অধিকার হরণ, এক সব কথাগুলো বিবাহ দাম্পত্যে আছে। পণ যুবজীবনের অভিশাপ, অশান্তির বিষাক্ত দাবানল। পণ স্ত্রীর নিকট ব্যক্তিত্ব বিক্রয়ের মূল্য। পণ ইসলামী বিধানের নির্লজ্জ বৃদ্ধাচরণ, যৌতুক প্রথা, অর্থ লোলুপতা, শোষণ পীড়ন। পণ উপকারীর উপকার বিস্তৃতকারী। পণ এক প্রকার ঘুষ, পণ এক প্রকার ঘুষ। ঘুষ কার তরফ থেকে হয়? কোনে পক্ষের তরফ থেকে। কোনে পক্ষ ভাবে যে ওই বাড়িতে ঢোকার আমার ক্ষমতা নেই, কিছু ঘুষ ফুস দিই তাহলে ঢুকে যাব, দিয়ে নিজের তরফ থেকে বেশি টাকা দিয়ে ওই বাড়িতে ঢুকবো, অমুক জামাই পাবো, চাকরিওয়ালা জামাই নেব, ঘুষ দিতে শুরু করে। আর ঘুষ নেলেওয়ালা কে? ন্যায় কে? দাতা হলো মেয়ের বাবা, আর ঘুষ গ্রহীতা হলো কে? ছেলের বাবা বা ছেলে। ঘুষ গ্রহণ করে, অথচ ঘুষ হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম। ঘুষ আমরা শুধুমাত্র রাজনৈতিক জীবনেই জানি, অমক অফিসে ঘুষ দেন, পাসপোর্ট অফিসে ঘুষ দেন, ভিসা এমবেসি অফিসে ঘুষ দেন, ইলেকট্রিক অফিসে ঘুষ দেন, অমক অফিসে ঘুষ, নানা অফিসে ঘুষ আর ঘুষ। আর আপনি আপনার নিজের অফিসেও ঘুষ ঢুকিয়ে রেখেছেন, খেয়াল করেন না? এটাও এক প্রকার ঘুষ। এই ঘুষ খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল উপায়ে, অসৎ উপায়ে নিজেদের মাল তোমরা ভক্ষণ করো না, খবরদার না। ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন, খবরদার অসৎ উপায়ে ব্যবসা বাণিজ্য ছাড়া, সৎ উপায়ে ব্যবসা বাণিজ্য ছাড়া, অসৎ উপায়ে তোমরা এক অপরের মাল ভক্ষণ করো না। আজ আমরা দেশে হইচই করছি, অমুক এত কোটি টাকা কোত্থেকে পেলো, অমুক এত কোটি টাকা কোত্থেকে পেলো, আর আপনি কটা ছেলের বিয়ে দিয়েছেন, কত কোটি টাকা জমা করলেন? হুজুর কত কোটি টাকা না, হাজার টাকা তো বটে। এ টাকা যে আপনি ঘুষ নিচ্ছেন, এ টাকা যে আপনি দুর্নীতি করে নিচ্ছেন, এটা আপনি খেয়াল করেন না? এটা আপনার হুশ হয় না ঘুষ নিতে? সুতরাং পণ বা যৌতুক এক প্রকার ঘুষ, যে ঘুষ নিয়ে আপনি একজন মহিলাকে আপনার বাড়িতে ঢোকান, এই ঘুষ সম্পর্কে কাল কেয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কেয়ামতের দিনে 5টা বিষয়ে প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার পা পর্যন্ত হিলবে না। প্রথম হলো কি, তোমার বয়স দিয়েছিলাম সেই বয়স তুমি কিভাবে ব্যয় করেছ? দ্বিতীয় হলো, তোমার যে মেন জিনিস ছিল যৌবন কাল, সেই যৌবন কাল তুমি কিভাবে, কি ভাবে, কোন উপায়ে ব্যয় করেছিলে? তৃতীয় প্রশ্ন হবে, তুমি যে ধন উপার্জন করেছিলে সেই ধন তুমি কিভাবে কামিয়েছিলে? আর চতুর্থ প্রশ্ন হবে, কোন পথে ব্যয় করেছিলে? আর পঞ্চম প্রশ্ন হবে, যে তুমি যে এলেম শিক্ষা করেছিলে সেই অনুযায়ী কি আমল করেছিলে? আজ আপনারা শিক্ষা করে যাচ্ছেন, এই অনুযায়ী আপনারা কি আমল করবেন এইটা দেখার বিষয়। যে ভাইরা এখনো পর্যন্ত বিবাহ করেননি তারা আল্লাহর কসম করে বলেন বা বলতে আমি বাধ্য করছি, এই যে খবরদার, বিবাহের সময়ে শ্বশুরের কাছ থেকে দাবি করে কোনো যৌতুক নেবেন না, পণ নেবেন না। প্রস্তুত আপনারা? আমার কাছে ওয়াদা করেন, এই আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে, এতগুলো লোকের সামনে, এতগুলো বড় বড় হুজুরের সামনে, ওয়াদা করেন হুজুর, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে ওয়াদা করছি যে আমি বিবাহের সময়ে যৌতুক নেব না, পণ নেব না। গোলমাল করবেন না, যদি এই ওয়াদা করলেন যৌতুক নেবেন না, দ্বিতীয় ওয়াদা করেন যে আপনি আপনার মেয়ের আপনার বোনের বিয়ে দেওয়ার সময়ে পণ দেবেন না, যৌতুক দেবেন না, আর যদি এই এই ওয়াদা এই প্রতিজ্ঞা না করতে পারেন, দিতে হবে মনে করলে আপনাকে দিতে হবে, কিন্তু আগে থেকে যদি মনে প্রস্তুতি থাকে দেব না, তো ইনশাআল্লাহ আপনার মেয়ের বিয়ে বিনা পণে হবে। প্রতিজ্ঞা হলো আর এক প্রতিজ্ঞা, আর এক ওয়াদা যা শিখছেন তা আমল করতে হবে। আর এক ওয়াদা কি? পণ নেওয়া, যৌতুক নেওয়া, বিয়ের বরযাত্রী যাব না, সে বিয়ে খাব না, সে বিয়েতে অংশগ্রহণ করব না। এটা কঠিন হুজুর, এটা সহজ না, এটা হাত বেশি উঠবে না, তাই না? মুশকিল। আমি পণ না নিলে আমার ভাই নেবে, আমার চাচাতো ভাই নেবে, তাহলে হুজুর বিয়ে না খেলে তো গ্রামের লোকেরা এক ঘরে করে দেবে আমাকে, উপায় নেই। পণ নেওয়া বিয়ে আপনাকে খেতেই হবে, বিয়েতে বরযাত্রী যদি নাও যায় তো অন্তপক্ষে তার দাওয়াত খেতে যেতেই হবে। পণ, যে ব্যক্তি যে বরের বাবা পণের টাকা নিয়ে এসে ফোটানি করে, লাইটিং করে, সিডি ভিডিও নিয়ে আসে, বাস বড় বড় মানে হাইফাই কি বলে আপনার লাক্সারি বাস ভাড়া করেছে, বরযাত্রী যাবে, ওর বাপের টাকা, ওর বাপের টাকা না, ওই মেয়ের বাপের টাকা, সেই টাকা নিয়ে ফোটানি দেখাবে, আর সেই টাকা নিয়েই সাতটা গরু কিনে ভোজ করবে, ময়রার দোকানে বড় বড় রসগোল্লার অর্ডার দেবে, বাপের টাকা না, কিসের টাকা, কিসের টাকা পরে বলছি, কিসের টাকা, কিসের টাকা পরে বলছি আমি, কিসের টাকা, আর সেই টাকা খাওয়া হালাল না হারাম যদি প্রকাশ করে, আপনি দেখেন, আপনি দেখেন, যদি আপনি জানেন যে হুজুর দাওয়াত দিয়েছে আমাদেরকে, হুজুর দাওয়াত খাবেন না খাবেন না, দাওয়াত গ্রহণ করা কি, আপনি তখন বলবেন হুজুর দাওয়াত তো গ্রহণ করা ফরজ, তাই না? তখন বললো হুজুর দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করা তো ফরজ, ঠিক আছে ফরজ, কিন্তু যে খাবারটা আমি খাওয়াবো সেই খাওয়াটা কি ফরজ নাকি? এখন দাওয়াত দেওয়ার পর যদি আমি মদ পোস্ট করি, মদ, মদ তো বুঝেন, মদ খাবেন আপনারা? বলুন হারাম, হুজুর মদ খাওয়াতেন, মদ খাবো না। ঘুষের টাকা যদি আপনি বুঝতে পারেন, আমি ঘুষ খাই কিন্তু আমার জমি জায়গা আছে, আমার জমি জায়গা আছে কিন্তু আমি ঘুষও খাই, আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আপনার খাওয়া হালাল না হারাম, আমি কিন্তু ঘুষ খাই কিন্তু আমার জমি জায়গা আছে, তার মানে আমার যে টাকা পয়সা আমি যে দাওয়াত করে আপনাদেরকে খাওয়াচ্ছি এটা ঘুষের টাকা হতেও পারে নাও হতে পারে, আপনি জানেন না, আপনার জন্য সেই দাওয়াত গ্রহণ করে দাওয়াত খাওয়া যায়। কিন্তু যদি মনে করেন যে আমি সরাসরি অমুক জায়গা থেকে এতগুলো টাকা ঘুষ নিয়ে সেই টাকা আমি আপনাদেরকে খাওয়াচ্ছি, তাহলে সেই ঘুষের টাকার দাওয়াত আপনার জন্য খাওয়া জায়েজ না নাজায়েজ? আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ কাজে সহযোগিতা করো পরস্পরের, কিন্তু অসৎ কাজে খারাপ কাজে পরস্পরের সহযোগিতা করো না। তিনটে ওয়াদা মনে থাকবে, তিনটে প্রতিজ্ঞা মনে থাকবে, পণ নেব না, পণ দেব না, পণ নেওয়ার বিয়ে খাব না, বরযাত্রী যাব না। বল হুজুর এই সব কথা তো বললেন, আপনাকে তো একটা ওয়াদা করা দরকার। কি? আপনি ওয়াদা করেন যে পণ নেওয়া বিয়ে পড়াবো না। আমি ওয়াদা করলাম যে পণ নেওয়ার বিয়ে পড়াবো না, কিন্তু বাকি হুজুরদের ব্যাপার আমি বলতে পারবো না। তার কারণ, বিয়ে পড়াবার লোক আছে, একশো টাকার জায়গায় পঞ্চাশ টাকা দিয়ে বিয়ে পড়াবার লোক আছে, এমনিতেই তখন আবার ফতোয়াবাজি হয়, হুজুর আপনি টাকা চেয়ে নিচ্ছেন, পঞ্চাশ টাকা দিবেন বিয়ে পড়ানোর জন্য। হুজুর যদি বলেন আপনি বিয়েটা পড়ালাম, এত বড় একটা বড় কাজ, আপনি পঞ্চাশ টাকা দিচ্ছেন, একশো টাকা দেন। আরে আপনি টাকা চেয়ে নিচ্ছেন, হ্যাঁ আপনি বিয়ে পড়ানোর টাকা আবার কি আল্লাহর কালাম নিয়ে টাকা নিতে হয় নাকি? মাশা আল্লাহ, তখন ফতোয়াবাজি। আর ওদিকে তলায় তলায় কলাক টাকা নিয়ে বসে আছে, তখন ফতোয়া শোনা হয় না। হুজুররা যদি করেন বিয়ে পড়াবো না, এটা হবে না। তার কারণ হলো এই যে হুজুররা বিয়ে না পড়ালে কাঠমোল্লারা পড়াবে, কিংবা তার থেকেও কাঠমোল্লারা না পড়ালেও পাথর মোল্লারাও পড়াবে, কোন রকম করে বিয়ে হয়ে যাবে। আর না হলে শেষকালে কোর্ট তো আছেই, আর সেখানে কোন মোল্লা বসে আছে আপনারা জানেন, কোর্টে গিয়ে বের করে নেবে, অসুবিধা কি? তাতে অসুবিধাটা আরো বাড়বে, তাই না? অসুবিধা আরো বাড়বে। সুতরাং ওয়াদা যেটা করব, যদি সত্যপক্ষে সবাই ঠিকমতো ওয়াদা করি, এবং যারা হুজুর সমাজ যদি ঠিকমতো ওয়াদা করে চলতে পারেন, তাহলে সত্যপক্ষে এই পণ প্রথা, যৌতুক প্রথা উঠে যাবে। কিন্তু ঢিলেমি থাকে। যে হুজুর গ্রামের ইমাম যিনি বিবাহ পড়ান, সেই হুজুরের কথা মতো গ্রামের লোক চলে, না গ্রামের লোকের কথা মতো হুজুর চলেন? কে কার কথায় চলেন? তাহলে হুজুর যদি গ্রামের লোকের কথা মতো চলেন, এবং গ্রামের লোকের কথা মতো না চললে পালি বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ হয়ে যাবে, চাঁদা বন্ধ হয়ে যাবে, তো সেই হুজুরের কাছ থেকে আপনি কি করে ওয়াদা নেবেন যে হুজুর পণ্যে বিয়ে পড়াবেন না? যে বেচারি বিয়ে পড়ালে পরে পঞ্চাশ একশো টাকা পায়, তার কাছ থেকে এরকম আশা আপনি করতে পারেন না? এ আশা আপনার নিজের উপরে করুন, নিজের ছেলেদের উপরে করান, যে খবরদার পণ নেব না, পণ দেব না, পণ নেওয়া বিয়েতে যাব না, খাব না। যদি এরকম আপনার ওয়াদা থাকে আল্লাহর কাছে, আল্লাহর ঘরে এই ওয়াদা যদি সত্য হয়, তাহলে সমাজ দেখবেন ধীরে ধীরে ধীরে ধীরে এই পণ প্রথাকে বিদায় দিচ্ছে, যৌতুক প্রথাকে বিদায় দিচ্ছে। আজ বাংলাদেশের সমাজে বহু কাজ হচ্ছে, আকিদার সংশোধনী হচ্ছে না? হচ্ছে না। আগে তৌহিদ বলে কেউ কিছু জানতো না, এই দেশে এসে যে ভাইরা দেশে এসেছেন, তিনশো রিয়াল বেতন হলেও তারা বড় ভাগ্যবান, তিনশো রিয়াল বেতন হলেও তারা বড় ভাগ্যবান। কেন? তাদের চরিত্রের সাথে আকীদার সংশুদ্ধি হচ্ছে, তৌহিদ কি, শিরিক কি জানতে পাচ্ছেন, বিদাত কি জানতে পাচ্ছেন, দিনকে সঠিক রূপে জানতে পাচ্ছেন, এটা কম বড় কথা না। দিন দুনিয়ার ফায়দা, দিনে দুনিয়ার ফায়দা, আখেরাতেও ফায়দা। তিনশো রিয়াল বেতন হোক, আমার টাকা কম হোক, কিন্তু আমি দিনকে জানতে পাচ্ছি, এই ধরনের ইসলামিক সেন্টারে এসে বসে দুটো কথা শুনতে পাচ্ছি, তার জন্য আমার বড় সৌভাগ্য। আর এই সৌভাগ্যের জন্য কাল কেয়ামতের দিনে দুনিয়ার বুকে খুশি হন চাই না হন, কাল কেয়ামতের দিনে ইনশাআল্লাহ খুশি হবেন। ওয়াদা মনে রাখবেন, খবরদার ওয়াদা ভুলবেন না। পণ প্রথা এত একটা খারাপ জিনিস, বন যে পণ, আপনারা জেনে রাখবেন, ঘরে শোবার খাট রূপে, আলমারি রূপে, টিভি ফ্রিজ রূপে, গাড়ি বা জমি পুকুর রূপে, পুকুর রূপে পণ নেওয়া হয়, ভিসা রূপে পণ নেওয়া হয়। আপনি আপনার বোনের বিয়ে দেবেন, একজনের সঙ্গে কথা বলছেন, আপনি ভিসা দিয়ে দেবেন সৌদি আরবে কোন রকম করে। এখন তো ভিসা মাশাআল্লাহ 10,000, 12,000, 11,000 টাকা বিক্রি, 11,000 টাকা না, রিয়াল রিয়াল বিক্রি হচ্ছে। এত টাকা খরচ করে আপনি দিচ্ছেন কেন? পণ স্বরূপ দিচ্ছেন, যৌতুক স্বরূপ দিচ্ছেন আপনি সেই ভিসা। তারপরে চাকরি, আপনি হয়তো চাকরি করেন কোন জায়গাতে, বাস শর্ত লাগালে আপনার মেয়েকে বিয়ে করবো, কিন্তু ওই অফিসে চাকরি দিতে হবে। পণ রূপে এই সমস্ত জিনিস আমাদের সামনে, আমার চোখের সামনে সমাজে দেখতে পাচ্ছি। জেনে রাখবেন সব কথা।